وعليكم السلام ورحمة الله وبركاته. كان سؤال فاسد دي وقبل يتون موسيد باندي بالله الزلاجر لكن يبتون تاقات ناي موسيد باندي بالله أرغو باي كان موسيد باندي بالله زاقاركي لكن يبتون موسيد باندي بالله ولي تاقات ناي زاقان هم دلالا لأي ديريا توي خدوم مانوشو كولي موسيد باندي بالله زاقاتوار اتراتو زاقاناي لكن موسيد باندي بالله تيانسي আয় কী করছি আয় তো মসজিদ বাঁধি বললো আজলা গাদে মানুষই বাইয়ে ইম বেগুন জানি আরে বাদে মানুষই নরে জায়গা গান দেখা দিই ইয়ানোর মাঝে মসজিদের কাম বনের তাঁত দিলের মাঝে বেশি খুশি লাগে আয় দেখা দিয়ে দে আয় এখনো ইয়ানোর মাঝে আজর ফাইম নে না খেজি বাইয়ে জায়গা দিয়ে ইবাইয়া ইবাইয়া আজর লে যাবি গই আর দিবে ঠিয়া দিবা না দিবে আজর লে যাবি গই আয় কেসন ফাইম এন না হনো এই ইয়ানোর সোয়াল করছি ইয়ানো জমা হদ বিল্লাহ তৌফিক ইয়া ইখওয়ানি ওয়া আহবাবিল কারাম আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়ে নিয়ত জুরিয়াইও বেশি বড় বড় আজর কল দে আল্লাহ নবী হই দে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত জুরিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা মানুষ কলর সোয়াবরে বাড়া দি আল্লাহ ইয়ে নিয়ত জুরিয়া মানুষ কল আমাল কলর কবুল করে আর নিয়ত জুরিয়া বহুত মানুষের আমাল কবুল নগরে নিয়ত সই নদে তাল্লাহ যে তো লবাই আইন আরা যে তো গুরুই বগ্গ আনার নজরম মাঝে বালাহাম গরিবেশম মাঝে আল্লাহর রাজি গরিবের নিয়ত করিম আল্লাহ আজর দিব দে হে নিয়তে গরিম বেদিন ইল্লা খনদিন সবত্ত মাহরুম নয় কেলা আদাল আল খেয়ে কফাইলিহি তখন গমাই যে বালাহাম দেখা দি বালাহাম দেখা দিলে দিবাই বালাহামি আঙ্গ যে বে যেদিন সব পাইব আল্লাহর তরফতে ওয়ার হয়ে সে সব দিব ইয়ার বাদে সহি হাসে মাঝে আসে মুসলিম মাঝে হাজি সুগ্গ আসে অনারে ফরিয়ারে শুনাই কেলা হইলে বালাহাম মাঝে শরিকতি আজান বানার তো খুশি লাগে মান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উম্মতরে খন্দিল্লা শান্তি করি বয়াঙ্গজি খন্দিল্লা সুন্দরে বাড়লে বয়াঙ্গজি বালাহাম যেতে যেতে বেশি করতে মনে হওয়ান বালাহাম দেখিলে দুমুরি দুমুরি যাইতে মনে হওয়ান নিজের উম্মতরে হেন্দিল্লা করি আর আল্লাহ নবী বয়াঙ্গজি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর হাসে রাহমাতুল আলামিন বানায়ার দি হড়ে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল বয়াঙ্গর দে সহি হাদিস عن جرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء اي حديث يوم جاء هذا الرسول صلى الله عليه وسلم زي هنوكو من جي إسلام ما جاء كان سنة حسنة قد جي اي مانش بالله ولي عليه أنه أجره بي فايبو أرزدون من جي فرزير عمل قد جي برباده تلي এ হিতারা যে দু মানুষে আমল করার ইনর মোকাবেলা মাঝে আল্লাহর খাজানা তুনি বারে আল্লাহ আজর দিয়ার থাকিব মিন গেলে কোসামিন উজুর হিমশাই যে তারা আমল করার ইয়ার বাদে এবার দাস সুন্নতর ওরে হিতারা তো হাড়ে হাড়ে দিব না ইন আল্লাহর খাজানা তো দিব দি তুলে ভাই যখন কম বালাহাম দেখো ওগো মাঝে মসজিদ বাঁধি বললা জায়গা রাখি মানুষ বাঁধি বললা ইবার বাঁধি বললা তাকত ন তাকত নাই আর শুধু মানুষ বাঁধি বললা তোর অনরা দেখা দিবা হিনলে মদরাসা বাঁধি বললা কুয়া খুরি বললা এতিমখানা বাঁধি বললা যে হনক কাম বালাহাম ইয়ার মাঝে আদি থাকিবা সরি কইবা উভয় বেশি বালা হাতা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরারে ইম বইয়াঙ্গ যে কাল্লা যে হনক কাম বালাই দেখি দুমুরু দুরি আগত কী করি বললা বালাই ইয়ার মাঝে সরি কই বললা আর বুড়া হাম দেখ দইলে ইকা ডাকে নজাইবা মিশা গবা গিবত খজিয়া হন্ডল মারামারি গুজরা গুজরি ফৌদা এটা কেন দেবে ও ভাই হেন এখন খজিয়াও দিয়ে আমার জায়গা এমন মানুষ গণিকুল নফা গানা গা দিয়ে আমার গণিকুল নফা গিবতর মজুরি সব গরিবুল নফা বালাহাম মাঝে মানুষ গণিতল নফা আজীব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হর ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা কানা আলাইহি উযরুহা ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء زند الله بالاهم ما ذا شريك لي صوابا سي إلا براهم ما ذا شريك لي إبا الله ولي بشي بارا قناه سي تلا الله نبي حدث ذهنه كم أنشي خراب كان سنة إسلام ما ذا جاري قد جي تلا ما نشي بالله ولي أره إبار إي خراب خمينا ما ذا دون قناه سي إن إبار فدور روڑي بو يار بعد ذا دون منشي آيار كي قرر كاي এ বুড়া হামিয়ান আমার শরিক গড়ে শরিকর বুড়া হামিয়ান গড়ের তেলে হে তুনো বুড়াই কল এবার ফিডো রায়ারে ফসিব গাই ইয়ানি আল্লাহ নবী হদি মিন গাইলে আইয়ান কুস মিন গাইলে আইয়ান কুস মিন আউজার হিম সেই উচারার গুণাত তুলে ইয়ারে দিব দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ে ইবারে আলো কাজাব দিব দি উচারার গুণা ক্ষমা ফেলাইব দেন তেলে স কান আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গাইলে আইয়ান কুস মিন আউজার হিম সেই এ তো আল্লাহ বাইয়েন বুড়া হামার শরিক নয় বুড়াহাম মাঝে শরিক হইলে এ বুড়াহামিয়ান যেতদিন থাকে যেতদিন মানছি ইয়ান আমার বুড়াহাম মাঝে সাঁত দিব বুড়াহাম ঘরাত থাকিব তোমার ভিডিও মাঝে আউজার কল গুণাক কল সৈয়াদ কল আয়ার ফসিব গে হেত লবায়ন বুড়া হামতে দূরে থাকি বালা হামা যাই বললা আগত আগত দৌড়িবা বালা হাম তুয়াইবা বালা হামাই তাউন করিবা মানুষের কলে বালা হাম করি বলা দেখা দিবা আল্লাহ আর ওনারা বেগুন তফিক দোকাল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।